بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون طاسين এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের মুমিনদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের দৃষ্টি দিয়ে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়েছি অতএব তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানময় আল্লাহর কাছ থেকে যখন মুসা তার পরিবার বর্গকে বললেন আমি অগ্নি দেখেছি এখন আমি সেখান থেকে তোমাদের জন্য কোন খবর আনতে পারব অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব যাতে তোমরা আগুন পোহাতে পারো অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون هي موسى আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি অতঃপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছোটাছুটি করতে দেখলেন তখন তিনি বিপরীত দিক থেকে ছুটতে লাগলেন এবং পিছন ফিরেও দেখলেন না হে মুসা ভয় করবেন না আমি যে রয়েছি আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না بدل حسنا بعد سوء فإني غفور رحيم তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎ কর্ম করে নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায় এগুলো ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয়টি নিদর্শনের অন্যতম নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলী আগমন করল